السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের বৈঠকে আপনাদেরকে প্রস্রাব পায়খানার আদব দ্বিতীয় মজলিস বা দ্বিতীয় পর্ব, এ নিয়ে আমরা কিছু কথা আলোচনা করব। প্রস্রাব পায়খানার একটা আদব হল যে প্রস্রাব পায়খানা করতে যখন বসবেন তখন যেন আপনার সামনে কেবলা না পড়ে অথবা পিছনে কেবলা না পড়ে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাজ করতে নিষেধ করেছেন। কিসের জন্য? কেবলার সম্মানের জন্য। আবু আইয়ুব আনসারী কর্তৃক বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আতাইতুমুল গায়েতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা বিগাবাউলিন ওয়ালা গায়েতিন বিবাউলিন ওয়ালা গায়েতিন ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। তোমরা যখন প্রস্রাব পায়খানাতে আসবে তখন কেবলাকে সামনে করো না এবং পিছনেও করো না, পেশাব করার সময়ে আর না পায়খানা করার সময়। বরং তোমরা পূর্ব দিকে মুখ করে বসো, না হয় পশ্চিম দিকে মুখ করে বসো। তাহলে হুজুর, এই হাদিসটা যদি বাংলাদেশে চালু করা হয় কি হবে? তাহলে পরস্পর বিরোধী হয়ে যাবে, তাই না? যেহেতু এটা মদিনার কথা, মদিনায় বলা হয়েছে, সুতরাং মদিনার কেবলা কোন দিকে? হ্যাঁ, উত্তর দিকে না দক্ষিণ দিকে? দক্ষিণ দিকে। মদিনা থেকে দক্ষিণে হল মক্কা। তাহলে উত্তর দক্ষিণে বসা হবে না মদিনাতে। বাকি কেবলার চারপাশে যে সমস্ত লোকরা আছে তারা যদি কেবলার সম্মান করতে চায় তাহলে তাদের যেদিকে কেবলা আছে সেদিকে বসবে না। তাদের উত্তরে কেবলা থাকলে উত্তর দিকে পিঠ করে বা পেছন করে বা সামনে করে বসবে না, ঠিক ওই রকমই দক্ষিণে থাকলে এরকম। আর যদি আমাদের দেশের মতো হয়, আমাদের দেশের কেবলা হচ্ছে পশ্চিমে, সুতরাং আমরা পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসতে পারি না। আমরা কোন দিকে মুখ করে বসব? আমরা হয় উত্তর দিকে আর না হয় দক্ষিণ দিকে। পক্ষান্তরে কিবলার তাজিম প্রদর্শন করলে সওয়াব রয়েছে। আপনি যদি কিবলার তাজিম মানে করেন, আপনি দেখবেন অনেক ক্ষেত্রে কিবলার তাজিম হচ্ছে। কিবলা হচ্ছে আল্লাহর প্রতীক, কাবা হচ্ছে আল্লাহর প্রতীক। ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ কোরআনে বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতীকের সম্মান করে সেটা হল হৃদয়ের তাকওয়ার পরিচয়। সুতরাং আপনি কিবলার সম্মান করবেন। এখন হুজুর বলবেন, হুজুর কেবলা দিকে মুখ করে কেবলা দিকে পা করে শোয়া যাবে কিনা, কেবলা দিকে পা করে বসা যাবে কিনা। মসজিদে যেমন দেখবেন অনেকে বসে কেবলার দিকে পা করে, তারপরে দেশে অনেক বাড়ি আছে যে কেবলার দিকে পা করে শুতে হয়, তো সেই সব জায়েজ কিনা এইসব ব্যাপারে স্পষ্ট কোন হাদিস নেই। যেমন প্রস্রাব পায়খানার ব্যাপারে হাদিস আছে। এখন যদি আমাদের আদব এটা হয় যে কেবলার দিকে পা করে, এটা আদবের খেলাফ, আপনি অন্যদিকে ঘুরে শোন, কিন্তু কেবলা দিকে পা করা করে নামাজ পড়ার হাদিস আছে। যদি কোন ব্যক্তি অসুস্থ হয়, সে চিত হয়ে শুয়ে আছে, তো তাকে যদি নামাজ পড়তে হয় কিভাবে নামাজ পড়বে? কেবলা দিকে পা করবে আর বালিশ দিয়ে মাথাটা উঁচু করে নেবে, কিংবা আমাদের হাসপাতালে যে খাটগুলো দেখেছেন এইভাবে হ্যাঁ ওঠানামা করা হয়, তো একটু তুলে দেবে, কেবলা দিকে পা করে নামাজ পড়বে। তাহলে বোঝা গেল যে ক্ষেত্রে কেবলার সম্মানে পাটা বাড়ানো নিষেধ না। কিন্তু যদি আপনি মসজিদে বসে আছেন কিংবা বাসায় বসে আছেন পশ্চিম দিকে পা করে, আপনি যদি না করেন তো আপনাকে বলা হবে না এটা বিদআত, কারণ এটা একটা তাজিম, আপনি কেবলারই তাজিম করছেন। প্রস্রাব পায়খানা করার সময় যদি আপনি কেবলার তাজিম করে পিঠ কিংবা মুখ করে না বসেন তাহলে তার সওয়াব আছে। কি সওয়াব আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইস্তাকবালিল কিবলাতা ওয়ালাম ইস্তাদবিরহা ফিল গায়েতি কুতিবা লাহু হাসানা ওয়া মুহিয়া আনহু সাইয়্যাহ। যে ব্যক্তি প্রস্রাব পায়খানা করার সময় কেবলা মুখ করে অথবা পেছন করে বসবে না, তার জন্য এর দরুন রয়েছে একটি নেকি। তার নেকির খাতায় একটা নেকি লেখা হবে এবং গুনাহ খাতা থেকে একটা গুনাহ মোচন করা হবে। তাহলে কিবলার ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন। আর একটা কথা বলে রাখি, প্রকাশ থাকে যে বাইতুল মাকদেস বা মসজিদুল আকসার দিকে মুখ অথবা পিঠ করে বসা যাবে কিনা, কারণ আগে কিবলা ছিল তাই না? ইসলামের শুরুতে কিবলা কোনটা ছিল? বাইতুল মাকদেস। বাইতুল মাকদেস কোথায় বাদশাহ? শাম বা ফিলিস্তিনে, জেরুজালেমে আছে, যেটা এখন ইহুদিরা দখল করে রেখেছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে তৌফিক দেন যেন তা তাদের কাছ থেকে আজাদ করতে পারে, স্বাধীন করতে পারে। আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা গেল যে এর সম্মান সেটা নেই যেহেতু আমাদের হাদিসে বর্ণিত হয়নি। এখন এ ব্যাপারে ওলামাদের মতভেদ আছে যে একটা হাদিসে আছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলাম হাফসার ঘরে তিনি পায়খানা করছেন, প্রসাব করছেন কেবলার দিকে মুখ করে বা পিঠ করে, হাদিস আছে। তাহলে হচ্ছে পরস্পর বিরোধিতা হয় না? পরস্পর বিরোধিতা হওয়ার জন্য অনেক ওলামা বলছেন যদি বিল্ডিং এর ভিতরে হয়, ঘরের ভিতরে হয়, চারিদিক বন্ধ আছে, সেই সময়ে কেবলার দিক খেয়াল না করলেও চলে, কিন্তু ফাঁকা মাঠে যদি পেশা পায়খানা করেন তাহলে সেই সময় খেয়াল করতে হবে, এরকম অনেকে বলেছেন। কিন্তু আমরা ওদিকে না গিয়ে আমাদের ভিতরে সবসময় তাজিম থাকবে, সবসময় সম্মান থাকবে কার? কেবলা। অতএব আমাদের উত্তম হল, যদিও অনেকে জায়েজ বলেছেন বিল্ডিং এর ভিতরে সমস্যা নেই, বাথরুমের ভিতরে, তবুও আমরা মনে করি যে না বসাই উত্তম। সুতরাং যদি কোনো জায়গাতে দেখেন যে কেবলার দিকে মুখ অথবা পিঠ করে পেন বসানো আছে, সেখানে কি করবেন? যদি পারেন তো একটু ঘুরে বসেন, যদি পারেন তাহলে একটু ঘুরে বসেন। আর ঘুরে বসলে তার স্বভাব বুঝতে পারছেন, একটা নেকি লেখা হবে এবং একটা গোনাহ মোচন করা হবে। পোশাক পায়খানার আরেকটি আদব হল যে আপনি বাথরুমে ঢোকার আগে বা পায়খানার জায়গায় যাওয়ার আগে, পায়খানার জায়গা মানে ওই যে বাইরে যারা পেশা পায়খানা করে, মনে করুন গ্রামের যারা গ্রামাঞ্চলের বাসিন্দা, গ্রামাঞ্চল কি শহরের বাসিন্দারাও লাইনে ধারে ধারে দেখবেন কত পায়খানা, তো সেগুলো হচ্ছে পায়খানার জায়গা। তো সেই জায়গা যাওয়ার আগে আপনি কি করবেন? নির্দিষ্ট দোয়া পড়বেন, কারণ অধিকাংশ খবিস জিনরা নোংরা স্থানে বাস করে বা আসে যায়, আর শয়তান হল মানুষের চিরশত্রু। শয়তান সবসময় মানুষকে বেইজ্জত করতে চায়, অসম্মান করতে, অপমান করতে চায়, বেআবরু দেখতে পছন্দ করে, সে চায় যে তাকে উলঙ্গ দেখবো, উলঙ্গ করব ইত্যাদি। কিন্তু প্রস্রাবাগার বা পায়খানা ঘরে বা স্থানে প্রবেশ হওয়ার পূর্বে যদি আপনি বিসমিল্লাহ বলেন, দেখছেন পেশাব পায়খানায় যাওয়ার আগে বা ঢোকার আগে কি বলবেন? বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ কি হবে? তাহলে যদি আপনি পড়েন তাহলে আল্লাহর হুকুমে তাদের চোখে, কাদের চোখে? জিনদের চোখে পর্দা পড়ে যাবে আর আপনাকে দেখতে পাবে না বা আপনাকে উলঙ্গ অবস্থায় দেখবে না, কারণ আল্লাহর নামে শয়তানদের কি হয়? ভয় হয়। আল্লাহ আকবার বললে কি শয়তান পাততে পাততে পালায়। সুতরাং আল্লাহ যেমন বলেছেন যে তোমরা বিসমিল্লাহ বলে ঘর ঢুকলে ওই ঘরে শয়তান আর ঢোকে না, বিসমিল্লাহ বলে খাবার খেলে তোমার সাথে শয়তান খেতে পারে না, আর বিসমিল্লাহ বলে না ঢুকলে সঙ্গে সঙ্গে তোমার সাথেও তারা ঘরে বাস করতে ঢোকে। তো এই সময়ে যদি আপনি বাথরুমে যাওয়ার আগে যদি বিসমিল্লাহ বলে যান তাহলে আপনি তো বাথরুমের ভিতরে গিয়ে নগ্ন হবেন তাই না, উলঙ্গ হবেন, কাপড় সরাবেন, তাহলে সেখানে কেউ নেই, কেউ দেখছে না, কিন্তু দেখছে কে? শয়তান দেখছে। তা শয়তানের চোখে বিসমিল্লার জন্য পর্দা পড়ে যাবে এবং আপনাকে উলঙ্গ অবস্থায় দেখতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিত্রু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম ইযা দাখালা আহাদুহুমুল খালা আন ইয়াকুলা বিসমিল্লাহ। তার মানে যে যখন তারা আদম সন্তান যখন বাথরুমে প্রবেশ করে এবং উলঙ্গ অবস্থায় আছে তখন তাদের চোখে, মানে জিন বা শয়তানের চোখে এবং তাদের এই লজ্জাস্থানের মাঝে কি পড়ে যায়? পর্দা পড়ে যায়, ফলে তারা দেখতে পারে না। কি বলতে হবে? বিসমিল্লাহ। এখানে বিসমিল্লাহ রহমান রাহিম বলার প্রয়োজন নেই, কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তারপর শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাইবে, কি বলবে? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। হে আল্লাহ, নিশ্চয় আমি পুরুষ ও নারী খবিস জিন হতে, কারণ সব জিন আসবে না নোংরা জায়গাতে, মোমেন জিনরা ভালো জিনরা আসবে না। যেমন মানুষও খবিস আছে, আপনারা বলুন ওই যে সমুদ্র তীরে কারা যায়, অর্ধনগ্ন না ফুল নগ্ন, কেবল সামান্য কিছু কাপড় থাকে গায়ে, এমন পুরুষ তো দূরের কথা, মহিলারা সেখানে কি করে? সেখানে সমুদ্রে অথবা সূর্যের গোসল করে, সূর্যের পানিতে গোসল করে, সেখানে উলঙ্গ, সেখানে কারা যাবে? সবাই যাবে? সেখানে তো মুমিনরা যেতে পারে না। অতএব এইরকম জায়গা আছে পোশাক পায়খানাতে, নোংরা জায়গাতে কারা? জিন আসে, কিন্তু সব জিন না, বরং ওয়ান্না মিন্না সালেহুন ওয়া মিন্না দুনা যালিক, ওয়ান্না মিন্নাল মুসলিমুনা ওয়াল কাসিতুন, দুই শ্রেণীর মানুষ আর দুই শ্রেণীর আমাদের মতো সমাজ আছে জিনের। অতএব খারাপ জিনরা এইসব জায়গায় আছে, এই জন্য খবিস জিনরা, খবিস নারী, খবিস পুরুষ জিন আপনার এই সময় আছে। আপনারা জানেন জিন পায়, তাই না? জিন পাওয়া বলে না, জিন পায় মানে জিন মানুষকে, মানুষের প্রতি আকৃষ্ট হয়। কেন আকৃষ্ট হয়? যেমন মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়, মানুষ মানুষকে কেন ভালোবাসে? সুন্দরী নয় অথচ তাকে ভালোবাসে, কেন বলে? আমার চোখ নিয়ে দেখো সে বিশ্ব সুন্দরী, বলে না কেন? তার তাকে ভালো লাগা থেকে ভালোবাসা হয়, এটা আপনারা জানেন। ভালোবাসা কেন হয়? ভালো লাগা থেকে, কোন একটা বিষয় ভালো লেগে গেছে, তার কথা, তার হাসি, তার কোন আচরণ, কোন ব্যবহার, কোন ভালো লেগে গেছে, ভালোবাসে ফেলবে। তো এই হঠাৎ ভালোবাসার কারণে বা কোন একটা এমন জিনিস দেখেছে তার, যে তার দেখে ভালো লেগে গেল, তেমনি জিনও মানুষের প্রতি আকৃষ্ট হয়। সাধারণত এই ক্ষেত্রে পুরুষ জিন কার প্রতি আকৃষ্ট হয়? মহিলার প্রতি। মহিলার কোন রূপ দেখেছে, মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখেছে, অথবা মহিলা এমন সময় তাকে দেখেছে যে সময় সুগন্ধ মেখেছিল, বাস তাকে ভালো লেগে গেল, বাস তাকে পেয়ে গেল, আকৃষ্ট হয়ে গেল। আর দ্বিতীয় কারণ হল যে সেই মহিলা তাকে কষ্ট দিয়েছে, সে কোথাও ছিল সে জানে না। এখন কষ্ট দিয়েছি আমি তো জানি না তুমি ওখানে আছো, তুমি ইন্দুর হয়ে আছো, না বিড়াল হয়ে আছো, না কুকুর হয়ে আছো, না টিকটিকি হয়ে আছো, আমি হয়তো গরম পানি ছুড়ে দিলাম, কিংবা পানি ছুড়ে নেটো পানি ছুড়ে দিলাম, কিংবা ঝাড়া বাড়ি মারলাম, এবার তুমি বললে আমাকে কষ্ট দিলে কেন, আমি তোমাকে, হ্যাঁ তুমি জানি কি করে, কিন্তু বাস বদমাশি, বদমাশি, তুমি আমাকে কষ্ট দিলে কেন? তাই তাকে কষ্ট দিতে তার দেহে প্রবেশ করে, দেহে প্রবেশ করে আপনারা ইন্না শয়তানা ইয়াজিরি মিন বানি আদম মাজরা ইদ্দাম, শয়তান আদম সন্তানের শিরো উপসেরায় চলাফেরা করতে পারে, প্রবিষ্ট হতে পারে। অতএব এ নিয়ে ইখতিলাফ, আপনারা জানেন বিতর্ক আছে যে আদম সন্তানের ভিতরে আসতে পারে কিনা, তার কথা, তার জীব নিয়ে কথা বলতে পারে কিনা, ইত্যাদি ইত্যাদি বলা হয়, তর্ক আছে। কিন্তু সঠিক মতে আমরা জানি আহলে সুন্নাহ ওয়াল জামা বলেছেন যে জিন মানুষের দেহে প্রবেশ করতে পারে এবং তার জীব নিয়ে কথা বলতে পারে। সুতরাং এই যে খবিজ জিন, বললাম জিন কি জন্য পায় তাহলে? কষ্ট দিলে পায়। আর তৃতীয় একটা কারণ আছে, খাম খা, আপনি রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছেন, ঢিল ছুটছে, দেখেছেন আপনারা, কি দোষ করেছেন আপনি, কোন দোষ করেছেন? খাম খাতে। তো এইরকমই কোন কোন জিন আছে, খাম খা মানুষকে নিয়ে খেলা করে। তো বললাম ভালোবাসার ক্ষেত্রে সাধারণত নারীকে পায় পুরুষ জিন, আর পুরুষকে পায় নারী জিন, মহিলা জিন। এই ভালোবাসার ক্ষেত্রে এটা কোন রকমের ভালোবাসা, ভালো লাগা থেকে ভালোবাসা হয়, তার জন্য আকৃষ্ট হয়। এখন প্রসব পায়খানাতে গিয়ে যদি আপনি উলঙ্গ হন, আর সেই সময় অনেকে উলঙ্গ হয়ে গোসলও করে, সেই সময় যদি আপনি দোয়া পড়ে না যান, তাহলে এমনও হতে পারে যে জিন আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এই জন্য দোয়া পড়তে হবে, দোয়া মুখস্ত করে নেবেন। আর একটি আদব হল, প্রসব পায়খানা করার সময় পর্দা জরুরি, পর্দা জরুরি নিশ্চয়ই, এই জন্য বাড়ির ভিতরে বাথরুম হওয়া খুবই দরকার। বুঝতে পেরেছেন? বাড়ির ভিতরে যদি বাথরুম না হয় মেয়েরা কোথায় যাবে? মেয়েরা হয় পুকুরে যাবে গোসল করতে, আর না হয় নদীতে যাবে। আর বহু মহিলা আপনারা জানেন সমুদ্রে গোসল করছে। তো বাইরে কোন জায়গাতে এইভাবে কাপড় খোলা মহিলাদের জন্য বিশেষ করে জায়েজ না। অতএব মানে সতর্কতা অবলম্বন করা দরকার। বরং হাদিসে আছে যে মহিলা তার মায়ের বাড়ি অথবা স্বামীর বাড়ি ছাড়া অন্য কোন জায়গায় কাপড় খোলে, সে মহিলা তার মাঝে এবং তার প্রতিপালকের মাঝে পর্দা বিদীর্ণ করে ফেলে। এজন্য এটা বিশাল ব্যাপার। আপনি অন্য জায়গাতে কাপড় খুললে এটা অন্যায়। আপনি ঘাটে গিয়ে কাপড় খুললেন, আবার ঘাটে সেই ঘাটে যেখানে পুরুষরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা মহিলাদেরকে আম হাম্মাম, হাম্মাম বলে তাই সে যুগে ছিল, মানে যৌথ হাম্মাম যেখানে পুরুষ মহিলা সব এসে গোসল করে। আমাদের দেশে যেমন পুকুরগুলোতে আছে বধু সরোবর, জানেন তো আপনারা, সব ছেলে মেয়েরা এসে গা ধুচ্ছে, একই সাথে নামছে, একই সঙ্গে গোসল করছে। নদীতে ওদের ঘাটগুলো তাই, আর সমুদ্র সৈকত তো বলার কথাই নেই। তো নিষেধ আছে অবশ্য। আমরা গোসলের আদব যদি আসে তখন আমরা বলব ব্যাপারটা, মহিলাদের উচিত না সেখানে। অবশ্য আমাদের দেশে কোন কোন পর্দা বাড়ি যাদের পুকুরের ধারে বাড়ি তারা ঘাট বাঁধিয়ে নেয়, ঘাট বাঁধিয়ে নিয়ে পানি কিছু পানি ওই ঘাটের ভিতরে থাকে, মহিলারা গোসল করে, খুব ভালো বুদ্ধি। কিন্তু আম গোসলখানায় গিয়ে ওইভাবে মহিলাদের তো খুবই অন্যায়, কারণ সেখানে কাপড় চেঞ্জ করতে হবে, ভিজে কাপড়ে তাকে দেখতে অন্যরকম লাগবে, বিশাল ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য মহিলাদের হেফাজত করা দরকার। অতএব পোশাক পায়খানা করার সময় পর্দা জরুরি, এটা আপনারা জানেন। এই জন্য বাড়ির ভিতরে বাথরুম হওয়া খুবই দরকার। অবশ্য বাইরে পোশাক পায়খানা করতে হলে এমন জায়গায় বসতে হবে যেখানে যেন কেউ দেখতে না পায়, কোন উঁচু জায়গা, ঝোপের আড়াল বা রাতের অন্ধকার যেন আপনাকে গোপন করে। কেন? ইসলামী শরীয়তে ইজ্জত ও শরমগাহের যথার্থ হেফাজত করার নির্দেশ আছে। সুতরাং পুরুষ ছাড়া বিশেষ করে মহিলাদের ইজ্জত রক্ষার ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। মুগীরা বিন শোবা বলছেন, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমি এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। ফাকালা ইয়া মুগীরা খুজিলি দাওয়া, মুগীরা লোটাটা নাও, লোটা মানে ওই যে বদনা পানি, পানির যেটা পাত্র, পান পাত্র নাও। ফা আখাজতুহা, আমি নিলাম। ফানতালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়ারা আন্নি ফাকাদা হাজাতা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির লোটা নিয়ে এত দূরে গেলেন যে আমার কাছ থেকে অদৃশ্য হয়ে গেলেন, তার মানে আমি দেখতে পেলাম না। আপনি সামনে যদি পায়খানা করেন তো লোকে তো বুঝবে যে পায়খানা করছে, তাই না? তো সামনে বসে আছেন তাতে যেন লোকে বুঝতে না পারে যে আপনি পায়খানা করছেন, কারণ আপনি কি করছেন সেটা খেয়াল করলেই মানুষের একটা সাধারণত কল্পনা এসে যায় যে আপনি উলঙ্গ আছেন। সুতরাং এমন জায়গায় যাবেন, এই যেমন ছাতা নিয়ে যেমন বলছেন সেদিন, ছাতা নিয়ে আড়াল করে করে লোকে দেখলেই বুঝতে পারবে যে পায়খানা করছে, সেরকম লাভ হবে না। হয়তো আপনার ইজ্জতটা রক্ষা হলো ঠিকই, কিন্তু আপনার লাভ হবে না। যে লাভটা আপনি একদম আড়ালে গিয়ে দিতে পারেন বা করতে পারেন। বোঝা গেল কি, যে একদম লোকচক্ষু থেকে অন্তরালে যেতে হবে, অদৃশ্য হতে হবে। আর ঘরের ভিতরে বাথরুম থাকলে কোনো ব্যাপারই নেই, দেওয়ালের এপার আর ওপার সমস্যা নেই। ব্যাস আর একটা আদব বলি, দেহ বা কাপড়ে পেশাবের ছিটা লাগা থেকে সতর্ক হওয়া জরুরি। এখানে একটা কথা আমি বলতে ভুলে যাব, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন বেহায়ার মতো মানুষ বসে বসে পেশাব এখানে, যেমন বললাম লাইন ধারে ট্রেনের সমস্ত লোক দেখে, তো দেখা কি জায়েজ? বাংলাতে বলে দেখনদারির লাজ নেই, কি বলে হাগনদারির লাজ নেই, দেখনদারির লাজ হওয়া দরকার। হাগনদারি মানে যে হাগছে, তার যদি লজ্জা না থাকে তো যে দেখছে তার লজ্জা হওয়া দরকার। সুতরাং আপনি তাকিয়ে দেখবেন না, যদি দেখছেন একটা লোক পায়খানা করছে মুখ ফিরিয়ে নেন, বা এক মহিলা পায়খানা পেশাব করতে বসেছে আপনি মুখ ফিরিয়ে নেন, আপনি তাকিয়ে থাকবেন না, তাকিয়ে দেখবেন না। আর এমনিতে মহিলার ব্যাপারে তো আপনারা জানেন, যদি একবার নজর পড়ে যায় দ্বিতীয়বার নজর তুলে দেখা জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী লা তুতবি নাযরাতান নাযরা, একবার নজর পড়ে গেলে আর একবার নজর তাকিয়ে দেখবে না। একজন বলছে, হুজুর আল্লাহর এত এত সুন্দর সৃষ্টি, দেখতে হবে আল্লাহ সম্পর্কে। হ্যাঁ আল্লাহ হয় দেখছেন, এগুলো হচ্ছে বদমাশি, এগুলো হচ্ছে বদমাশি মন। হ্যাঁ সুন্দর সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলেছেন যে চিন্তা করো, তোমরা চিন্তা গবেষণা করো, তার জন্য তাকিয়ে দেখবে, এটা হচ্ছে বদমাশি। এই দলিল নিয়ে সে এরকম হারাম নজর দিতে চায় বা কুদৃষ্টি করতে চায় বা কাম নজরে দেখতে চায় মহিলাকে। আর মহিলার প্রতি কাম নজর হলে পরে সেটা কোথা পর্যন্ত নিয়ে যায় সেটা আপনাদের অজানা না। কি বলছিলাম, দেহ বা কাপড় যেন এমন দূরে রাখবেন যাতে পেশাব পায়খানার ছিটে না লাগে। পায়খানা ছিটা তো সাধারণত লাগে না, কিন্তু পেশাবের ছিটা লাগতে পারে, এজন্য সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে যারা প্যান্ট খুলে পাইপ বের করে পেশাব করে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, তাদের জন্য এটা বলা যাবে যে আপনারা বিশেষ করে যারা দাঁড়িয়ে পেশাব করেন তাদের খেয়াল করা উচিত, যাতে মানে পেশাবের ছিটা আপনার পায়ে কিংবা প্যান্টে লেগে না যায়। আর শুধু নিজের পেশাবও না, আপনি যে কোনো পেশাব থেকে দূরে থাকবেন। আপনার বাচ্চা পেশাব করে দিচ্ছে, তো বাচ্চার পেশাবের হুকুম তো আপনারা জানেন যে যতক্ষণ মায়ের বুকের দুধ খাবে ততক্ষণ পানি ছিটা দিলেই হবে ছেলের ব্যাপারে, আর যখনই মায়ের দুধ ছাড়া অন্য কোন খাবার খাবে তখন উপায় নেই, ধুতে হবে। তেমনি মেয়ের পোশাক, মেয়ের পেশাবেও আপনাকে ধুতে হবে। আপনি খেয়াল করছেন না, ওই ওই কাপড়েই ওই শাড়িতেই নামাজ পড়ছেন, নামাজ হবে? নামাজ হবে না, নাপাক অবস্থায় নামাজ হয় না। এই জন্য খেয়াল করতে হবে যাতে আপনার নামাজটা বাতিল না হয়ে যায়। আর আপনি পেশাব করলেন খেয়াল করলেন না, সেই ক্ষেত্রে আপনার নামাজ হবে না। কার বুঝতেই পাচ্ছেন যে এ ব্যাপারে হাদিসে এসেছে পেশাবের ছিটা থেকে না বাঁচার জন্য কিসের আজাব হয়? কবরে আজাব হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাগানের পাশ দিয়ে পার হয়ে যাচ্ছিলেন মদিনায় কিংবা মক্কা যাই হোক, ফাসামিয়া সাউতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা, শুনলেন কবরস্থানের ধারে, কবরে গিয়ে দেখছেন দুটো কবরে কি হচ্ছে, আজাব হচ্ছে। ফাকাল আন-নবী, কিভাবে শুনলেন? আল্লাহ শোনালেন। এখন যদি বলেন তাহলে আল্লাহ নবী সব কবরেই শুনতে, না তা না, আল্লাহ যখন শোনান তখন তিনি শোনেন। শুনলেন যে দুই কবরে আজাব হচ্ছে, তিনি বললেন ইউআযাবানি ওয়ামা ইউআযাবানি ফি কাবির, দুটো কবরে আজাব হচ্ছে কিন্তু কোন বড় বিষয়ে আজাব হয়নি, তার মানে বিষয়টা কিন্তু ছোট, যে বিষয় দিয়ে আজাব হচ্ছে সেটা ছোট, তার মানে হচ্ছে যে গুনাহটা কি ছোট তাহলে আজাব হবে কেন? গুনাহটা ছোট না, গুনাহ তো কাবিরা গুনাহ, কিন্তু ওই গুনাহ থেকে বাঁচাটা ছোট, মানে সামান্য ছিল, যদি ইচ্ছা করত তাহলে বাঁচতে পারত। কি গুনাহ ছিল? কানা আহাদুহুমা লা ইস্তাতিরু মিন বাউলিহি, একজন ছিল যে পেশাবের ছিটা থেকে বাঁচত না, হেফাজত করত না। ওয়া কানা আল আখারু ইয়ামশি বিন নামিমা, আর একজন ছিল চুগলখোর, এর কথা ওকে ওর কথা ওকে লাগিয়ে দি বেড়াত, চুগলখুরি করত, এই জন্য আজাব হচ্ছে। তারপরে আপনারা জানেন সুম্মা দা বিজারিদাতিন ফাকাসারাহা কিসরাতাইন ফাওয়াদা আলা কবলি মিন কুল্লি মিনহুমা, একটা খেজুর ডাল আনতে বললেন, সে খেজুর ডালকে চিড়ে দুই ভাগে, খেজুর ডাল খুব সহজ তাই না, শেষের পাতাটা এইভাবে দিলেই কি হয়ে যায়, দুই ভাগ হয়ে যায়, এক ভাগ এই কবরে আর এক ভাগ ওই কবরে লাগিয়ে দিলেন এবং বললেন, কি বললেন, লা আল্লাহু আন ইউখাফফা আনহুমা মা লাম ইয়াইবিসা আও লা তাইবিসা, আল্লাহ তাআলা সম্ভবত আল্লাহ তাআলা এদের কবরের আজাব হালকা করবেন যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল ভিজে থাকবে বা শুকিয়ে যাবে না, বুঝতে পারছেন? অতএব এইখান থেকে আমাদের দেশে চালু হয়ে গেছে খেজুর ডাল গাড়া। খেজুর ডাল গাড়ে ঠিকই, কটা গাড়ে? পাঁচটা। আল্লাহ নবী কি করলেন, একটা ডালকে ফেরে দুই ভাগ করলেন, আর আমাদের দেশে কি করে, চার কোণে চারটে আর মাঝখানে একটা। এসব মানুষের বুদ্ধি, মানে একে বলে আরবিতে বলে তাতাউর, মানে ইভোলিউশন আর কি, মানে কি বলে ডেভেলপ আর কি, আস্তে আস্তে সেটা কি হয়, উন্নতি ঘটে, উন্নয়ন ঘটে। তো একটা হাফ খেজুর ডাল থেকে হয়ে গেল পাঁচটা, দেয় কেন, বুঝে দিতে হয়, কিন্তু অকারণে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আজাব হয়েছে বা হচ্ছে জানতে পেরেছেন, সেজন্য দিয়েছেন। তাছাড়া আল্লাহ নবীর হাতের বরকত, ওটা কি খেজুর ডালের বরকত? যদি বলে আরবের খেজুর ডাল তাও হয়, দেশের সাধারণত খেজুর ডাল, তো সেই খেজুর ডাল গিরে কবরের আজাব হালকা হবে এরকম বিশ্বাস করা ঠিক না। তাছাড়া এই লোকটা কবরের আজাব হবে আপনি ধারণা করছেন, সেটাও ঠিক না। সুতরাং খেজুরের ডাল দেওয়া সঠিক না কবরের উপরে। আর যদি অন্য কারণে হয়, যেমন কাঁটা দেওয়া হয় কবরের উপরে, কাঁচা কবরের উপরে কাঁটা দেওয়া হয়, কেন, যাতে শেয়ালে খুঁড়ে না দেয়, লাশ বেরিয়ে না যায়, সেটা আলাদা কথা, কিন্তু দিতে হয় মনে করে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্মাতু আযাবিল কবরি ফিল বাউলি ফাস্তানজিহু মিনাল বাউল, সাধারণত অধিকাংশ যে আজাব হবে কবরে সেটা হচ্ছে পেশাবের কারণে, এই জন্য পেশাবের ছিটা থেকে তোমরা বা পেশাব থেকে তোমরা দূরে থাকো। অনেকে তো পেশাব করে পানি নেয় না, তাই না, পেশাব করে পানি না নিলে এই আজাবই পড়বে, কারণ পেশাব থেকে তারা বাঁচে না। তেমনি বললাম ছেলে মেয়ের পেশাব থেকেও আপনাকে দূরে থাকতে হবে। আর এক বর্ণনায় আছে, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরের আজাব হচ্ছে পেশাবের ছিটা থেকে। সুতরাং পেশাব করতে এমন জায়গায় বা এমন ভাবে বসবেন না যাতে তার ছিটা ঘুরে আপনার দেহে বা কাপড়ে লাগে। কখন বলুন তো, কিভাবে লাগবে, মনে এদিক থেকে হাওয়া আসছে, ঠিক আছে, আর আপনি এদিকে মুখ করে যদি পেশাব করেন তো পেশাবের ছিটা আসবে না, আসবে না, আসবে, কারণ যখনই পেশাবটা পড়ে মাটিতে তখন সেটা ছোট ছোট ছোট ছোট জলকণা হয়ে যায়, জলকণা বলে না, জলকণা হয়ে যখনই হয় তখনই হাওয়ার সঙ্গে উড়ে আপসে আপনার গায়ে লাগবে। অতএব আপনি ওইদিকে মুখ করে বসবেন না যেদিক থেকে হাওয়া আসছে, অথবা উঁচু জায়গায় বসে নিচু জায়গায় পেশাব করবেন, মানে নিচু জায়গায় বসে উঁচু জায়গায় করবেন না, তাহলে কি হবে, ছিটাটা সামনে থেকে চলে আসবে। তারপর ধরুন আপনার যদি শক্ত জায়গা হয়, পাথর, যেমন পাথরে যদি পেশাব করেন, যদি বালুতে পেশাব করেন তো পেশাবটা ছিটাটা যায় না, কিন্তু শক্ত জায়গায় পেশাব করলে, ইটের উপরে পাথরের উপরে পেশাব করলে পেশাবটা বেশি ছড়ায়, তখন আপনি খেয়াল করবেন যেন নরম জায়গায় আপনি পেশাব করেন। বিপদের আশঙ্কা আছে, যেহেতু বিপদের আশঙ্কা আছে, যদি আপনি কোন ফাটলে বা গর্তে পেশাব করেন সেখানে করা উচিত না। যেখানে দেখবেন আপনি হয়তো ভাববেন যে পেশাবে সেটা লাগবে, অথবা এখানে গর্ত রয়েছে, একটা ফাটল রয়েছে, মাটির ফাটল থাকে, তো সেখানে পেশাব করতে রাখলেন, কিন্তু সেখানে করা ঠিক না। কেন? সেখানে কোন সাপ বা বিছু আপনি পেশাব করতে বসলেন, ফোস করে যদি বেরিয়ে যায় আপনার অবস্থাটা কি হবে আপনি বুঝতেই পারছেন। এই জন্য আগে থেকে এগুলো খেয়াল করতে হবে। আর ছিটে লাগার আশঙ্কা আছে বলেই অপ্রয়োজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা উচিত না, কারণ দাঁড়িয়ে পেশাব করলেই আপনার ছিটে লাগবে। অবশ্য আমাদের দেশে স্টেশনগুলোতে বা বহু জায়গাতে দেখা যায় আম জায়গায় দেওয়ালের উপরে কি লাগিয়েছে, ওই পেন বসিয়ে, ছোট মতো পেন, সেখানে সবসময় পানি পড়ছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবেন, ছিটে লাগবে না, ওখানে পানি ব্যবহার করতে পারেন। ব্যবস্থা থাকলে আলাদা কথা। আর এ কথা বলা হয়েছে যে প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মান হাদাসাকুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা কায়মান ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা জালিসা। যদি কেউ তোমাকে বলে যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছেন, তাহলে বিশ্বাস করো না, কারণ তিনি বসেই পেশাব করেছেন। এটা মা আয়েশার হাদিয়া, সত্যি বসেই পেশাব করা উচিত, কিন্তু প্রয়োজনে যদি হয়, প্রয়োজন হয়, যেমন আছে, ইনতাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সুবাতাতে কওমিন ফাবালা কায়মা, নোংরা জায়গায় গেলেন, সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন, সেখানে নোংরা আছে বলে, অতএব প্রয়োজনে আপনি করতে পারেন। তো যেমন পান পান করার কথা বলেছিলাম, যে বসে পান করাই উচিত, কিন্তু দাঁড়িয়ে পান করা জায়েজ। আপনিও প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করতে পারেন, তবে শর্ত হল যেন আপনার সরমগা কেউ দেখে না ফেলে এবং আপনার কাপড়ে যেন পেশাবের ছিটা না লাগে, এগুলো শর্ত অবশ্যই আছে। অন্য একটা আদবে যাই, পোশাক পায়খানার কাজে বাম হাত ব্যবহার করবেন পরিষ্কার করার কাজে, কারণ সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে ভালো জিনিসের জন্য আর বাম হাতকে নোংরার জন্য ব্যবহার করতেন। লেনদেন, পানাহার করা, পবিত্র রুচিকর জিনিস ধারণ করার জন্য ডান হাত, আর পবিত্রতা অর্জন করা, অপবিত্র ঘৃণিত জিনিস ধারণ করার জন্য বাম হাত ব্যবহারই মানুষের প্রকৃতি রুচিসম্মত কাজ। বলে হ্যাঁ, ডান হাতটা কি করলো, বাম হাতে খাবো না কেন? তো বাম হাতে পায়খানাও সাফ করো, ডান হাতে পায়খানাও সাফ করো, ডান হাতটা ক্ষতি কি করলো, এরকম তো বলা উচিত না। যখন তোমরা পোশাক পায়খানা করতে আসবে, তখন বাম হাত দিয়ে কি তোমার লজ্জাস্থান ধরবে, ডান হাত দিয়ে ধরবে না। আর পেশাবে পায়খানায় পানি নেওয়ার সময় কি ব্যবহার করবে, বাম হাতটা ব্যবহার করবে, বা টিস্যু দিয়ে মোছার সময় কিংবা ঢেলা দিয়ে মোছার সময় কি কোন হাতটা, বাম হাতটা ব্যবহার করবে। সুতরাং প্রসাব করার সময়, পায়খানা করার সময়, যে কোনো সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় ডান হাত ব্যবহার করা যাবে না। আর একটা আদব, পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়, তেমনি প্রয়োজনে মাটির ঢেল বা ঢেলা ইত্যাদি দ্বারাও পবিত্রতা অর্জন হয়। বুঝতে পারলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতা অর্জনের জন্য মাটির ঢেলা ব্যবহার করেছেন, যেমন তিনি কেবল পানি ব্যবহার করেছেন। ঢেলার থেকে পানি ব্যবহারে অধিক পবিত্রতা আছে, ঠিক না ভুল? কারণ ঢেলাতে আপনি যতই মোছেন অতটা পরিষ্কার হবে না, অতটা পানিতে হয়। আর এই জন্য আমাদের দেশে কিছু লোক আছে, তারা বলে যে পায়খানার আগে, পায়খানা শেষ হলে আগে ঢেলা দিয়ে কুলুক করতে হবে, তারপর পানি দিয়ে ধুতে হবে, এটা সুন্নত মনে করে। কিন্তু আমরা বলি যে না, যেমন পানি না পেলে তায়াম্মুম মাটি দিয়ে করতে হয়, ঠিক পানি হচ্ছে বেটার, তো পানি দিয়ে ধুলে পরে আর মাটির দরকার হয় না, এটা সুন্নত। তবে যদি আপনি মরুভূমিতে, ফাঁকা ময়দানে, মাঠে বা বনে বা বাগানে পায়খানা করছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি পায়খানাটা ধোবো বাম হাতে, সরাসরি আমার কাঁচা পায়খানা হাতে লাগবে, দরকার নেই, ঢেলা দিয়ে পরিষ্কার করে নি, ঢেলা দিয়ে পরিষ্কার করে নিলে হালকা হয়ে যাবে, তারপরে আপনি পানি খরচ করলেন, সেটা আলাদা কথা, সেটা আপনার রুচি, আপনি করতে পারেন, সেটা ভালো বলে বলা যাবে। কিন্তু সুন্নত মনে করা যে আগে ঢেলা ব্যবহার করতে হবে। এমনকি সুন্দর টাইলওয়ালা বাথরুমের ভিতরে মাটির ঢেলা নিয়েছে, গোল গোল ঢেলা বানিয়ে সেখানে ব্যবহার করতে হবে, এটা হচ্ছে বাড়াবাড়ি, এটা অতিরঞ্জন। হ্যাঁ, যাই হোক, যে জামাতি হোক, তারা ব্যবহার করে, তারা সুন্নত মনে করে। যদি এত বাড়াবাড়ি যে সুন্দর টাইলওয়ালা বাসার ভিতরে যদি ব্যবহার করে, তাহলে মানে জরুরি মনে করে, এটা সুন্নত না, একবারে জরুরি মনে করে। আবার অনেকে ধরে হাঁটাহাঁটি করে, ধরে হাঁটাহাঁটি করে, বলে 40 কদম হাঁটতে হবে, মহিলা কি 40% হাঁটা নাকি ওইভাবে ধরে? হ্যাঁ, শুধু পুরুষরা করে। যাই হোক, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। যার ঝরার রোগ আছে সে বেচারি হয়তো কোন রকম ভাবে সে একটু বসবে, অপেক্ষা করবে, তারপরে বলে না উঠে দাঁড়ালি একটু ঝরে। সবাই তো ঝরে না, সবারই অভিজ্ঞতায় নেই, কারো কারো অভিজ্ঞতায় তো সে আর একবার ধুয়ে নেবে কিংবা টিস্যু থাকবে টিস্যু দিয়ে মুছে নেবে। বড়দের এত করতে পারে, 40 কদম ধরে হাঁটতে হবে, লোকেরা তাকি তাকি দেখবে, হ্যাঁ একটু ভারী মুশকিল। তাহলে মহিলারাও এরকম করতে হবে, মহিলাদের তো ঝরে তাই না, নাকি মহিলাদের ঝরে না জানি না। তারা যা কি কি যে কি মশলা দেয়, আমাকে লোকে বলছে এরকম দেখেছি 40 কদম হাঁটে, আল্লাহুল মুস্তাআন, এসব বাড়াবাড়ি। যাই হোক, তাহলে তারা কোথেকে বলে হুজুর? তারা হাদিস বলে যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু। আল্লাহ তাআলা কুবা কুবাওয়ালাদের প্রশংসা করে বলেছেন, কুবা কোথায়? মদিনার কুবা, যেখানে আল্লাহ নবী প্রথম মসজিদ বানিয়েছেন, যে মসজিদে একটা নামাজ পড়লে ওমরার সওয়াব হয়, সেই আশেপাশের বাসিন্দাদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেছেন যে তার মধ্যে কিছু লোক আছে যারা পবিত্র থাকতে পছন্দ করে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা এমন কি করো যে আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতার প্রশংসা করেছেন? তারা বললেন যে আমরা পানি খরচ করার আগে ঢেলা ব্যবহার করি। এরকম একটা বর্ণনা পাওয়া যায়, বর্ণনা সহি না, বর্ণনা সহি না, অতএব এই বর্ণনা ভিত্তি করে আমরা এত বাড়াবাড়ি করতে পারি না, করার প্রয়োজন নেই, কারণ পানি হল শ্রেষ্ঠ পবিত্রকারী, সুতরাং সেখানে ঢেলাকে নিয়ে আসার কোন প্রয়োজন নেই। অতএব এই বর্ণনাকে কেন্দ্র করে আমরা এ বাড়াবাড়ি করতে পারি না। অবশ্য মাটির ঢেলা না পাওয়া গেলে পাথর টিস্যু ইত্যাদি দ্বারাও প্রসাব পায়খানা পরিষ্কার করা যায়, তবে পশুর হাড় ও শুকনো গোবর দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। আপনি পানি পেলেন না, মাটি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে মাটি পেলেন না তখন কি করতে হবে? পাথর ব্যবহার করতে পারেন, টিস্যু ব্যবহার করতে পারেন, টিস্যু মানে বর্তমানে যে কাগজের রুমাল ব্যবহার করতে পারেন। আর পশুর হাড় কিন্তু ব্যবহার করা যাবে না। পশুর হাড় কেন ব্যবহার করা যাবে না? যেহেতু তা জিনদের খাবার, আল্লাহ আলম কিভাবে খাবার, কারণ তো হাড় আমরা পড়েই থাকতে দেখি, জিনদের খাবার হয়তো পায়খানার জন্য ব্যবহার করবো কেন, তো আগেই খেয়ে নেবে, কিন্তু আল্লাহ জানে সেটা। আমরা শুধু হাদিসে জানি যে হাড্ডি হচ্ছে জিনদের বা জিনদের পশুদের খাদ্য, আল্লাহ আলম। যাই হোক, তাতে পবিত্রকরণের বৈশিষ্ট্য নেই অথবা তা জিন জাতির খাবার বলা হয়েছে, কারণ হাড্ডির মধ্যে পবিত্রকরণের বৈশিষ্ট্য নেই। তদনুরূপ মানুষের খাদ্যকে প্রসাব পায়খানা পরিষ্কার করার কাজে ব্যবহার করা যাবে না। মানুষের খাদ্য মনে করুন শুকনো রুটি, আপনারা দেখেছেন সৌদি আরবের দরজায় দরজায় শুকনো রুটি, কিংবা মরুভূমিতেও পড়ে থাকে শুকনো রুটি, সেই আপনি পেলেন না ঢেলা শুকনো রুটিটা নিয়ে আপনি কি করছেন? চলবে না। মানুষের খাদ্যের একটা তাজিন করা দরকার, মানুষের খাদ্য এটা, এটাকে আপনি এই জন্য অনেকে বলেছেন যে মানুষের খাদ্য এতে গিয়ে সরাসরি ডাইরেক্ট পায়খানার সাথে ফেলো না, কিন্তু আমরা হাত ধুতে গিয়ে কিছু না কিছু চলেই যায়, সেটা যেটা পারবো না সেটা কেন, কিন্তু ইচ্ছা করে খাবার মানুষ যেটা খায় সেটাকে নিয়ে ডাইরেক্ট পায়খানাতে ফেলব এটা উচিত না। ঠিক আছে, এবারে মানুষের খাদ্য যেমন ব্যবহার করা যাবে না, তেমনি তেমন কাগজও ব্যবহার করা যাবে না যে কাগজে আল্লাহর নাম থাকে বা হাদিস কোরআনের লেখা থাকে। আমাদের দেশে তো আরবি কাগজ দেখলেই তাই না, কিন্তু জরুরি না আরবি কাগজ মাত্রই যে সেটা তাজিমযোগ্য তা না। আরবিকে তাজিম করি না আমরা, কিসের তাজিম করি? কোরআন হাদিসের। আল্লাহর নাম যদি থাকে সেখানে আবদুল্লাহ লেখা আছে, কারো নাম লেখা আছে আবদুল্লাহ, আপনি সেই পেপার নিয়ে মুছতে লাগলেন, আপনারা নিশ্চয়ই দেশে দেখবেন যে সাধারণত বাসে ট্রেনে বা ট্রেনে বিশেষ করে ওই পেপার বিছিয়ে দেয়, তার উপরে ছেলেকে বসায়, ছেলের পেশাব করে পায়খানা করে, তো তার উপরে পায়খানা করে। অনেক সময় দেখবেন বড় বড় মন্ত্রীর ছবি, আল্লাহর নবীর ছবি নেই কেন? আমাদের এক হুজুর বলছিলেন যে আল্লাহর নবীর ছবি নেই কেন, এই জন্য যে যাতে করে পরবর্তীতে সেই ছবির কোন অসম্মান না হয়, কারণ দেখবেন ওইভাবে ওই ছবি, কার বড় মন্ত্রীর ছবি আছে তার উপরে হাঁকছে, মন্ত্রীর ছবি আছে তারই উপরে পা দিয়ে লোকে যাচ্ছে। অতএব এই জন্য আমাদের নবীর ছবি নেই, যাই হোক সেটা আলাদা কথা, কিন্তু ওই কাগজে যদি কোন নাম থাকে, যেমন আব্দুল্লাহ, তাহলে আল্লাহর নাম ছিল আব্দুর রহমান, তাহলে রহমানের নাম আছে, আর সেখানে আপনি পায়খানা করছেন, জায়েজ না জায়েজ? না জায়েজ। তেমনি পেপারকে বিছিয়ে খাওয়া, পেপার বিছিয়ে খাওয়ার ক্ষেত্রেও তাই, আপনি আপনার নোংরা ফেলছেন ওই পেপারে যে পেপারে আল্লাহর নাম আছে। এখানে সৌদি আরবের লোক অনেকেই করে, অনেকেই হ্যাঁ বাইরের লোকেও করে। সুতরাং এটা উচিত না, পেপার বিছিয়ে খাবেন না, কারণ তাতে আল্লাহর নাম থাকতে পারে, আর আল্লাহর নামে তাজিম করা সকলের জন্য জরুরি। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ আল্লাহ তাআলার কোন প্রতীককে যদি আপনি সম্মান দেন সেটা হচ্ছে তাকওয়ার পরিচয়। আর একটা আপনার আদবের দিকে যায়, ঢেলা ব্যবহারকালে একটি বা দুটিতে পরিষ্কার হয়ে গেলেও কমসে কম তিনটি ঢেলা ব্যবহার করতে হবে, আর যদি পরিষ্কার না হয় তাহলে বেজোর ঢেলা ব্যবহার করতে হবে, পাঁচটা সাতটা, ঠিক আছে, কমসে কম কয়টা, তিনটা, তিনটির বেশি প্রয়োজন হলে পাঁচটা ও সাতটি ব্যবহার করা যায়। সালমান রাজি আল্লাহ তাআলা আনহু, সালমানকে আরবি আজমি, সালমান আজমি ফারসি, তিনি বলছেন তাকে যে বলা হলো মানে খ্রিস্টানদের, কারণ আগে তিনি খ্রিস্টান ছিলেন, তো খ্রিস্টানদের লোকই হয়তো অমুসলিম কেউ বললো, হ্যাঁ তোমাদের নবী দেখছি আল্লামাকুম নবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরা, তোমাদের নবী সবকিছুই শেখায়, এমনকি পেশাব পায়খানা কিভাবে করবে তাও শেখাতে, তাও শেখায়, এটা অবাক মানে তুচ্ছ ভাবছে আর কি, পেশাব পায়খানা বলছে, হ্যাঁ আমাদের নবী আমাদের কাল আজাল, হ্যাঁ আমাদেরকে শিখিয়েছেন, আমাদের পোশাক পায়খানা পর্যন্ত শেখান, লাকাদ নাহানা, আমাদেরকে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন নাস্তাকবিরাল কিবলা বিগায়াতিন আও বা, পোশাক পায়খানা করার সময় যেন কিবলাকে সামনে না করি, ওয়া আন লা নাস্তানজিয়া বিল ইয়ামিন, ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ না করি, ওয়া আন লা ইস্তানজিয়া আহাদুনা বি আকাল মিন সালাসাতি আহজার, আর যেন কেউ তিন ঢাল ঢেলা, তিনটে ঢেলার কমে ব্যবহার না করে, তিন ঢেলা ব্যবহার করে, যেন গোবর দিয়ে অথবা হাড্ডি দিয়ে পায়খানা পরিষ্কার না করি, গোবর মানে যেমন শুকনো গোবর উটের কিংবা গরু, সেই গোবর দিয়েও আপনার পবিত্রতা অর্জন হয় না। যাই হোক, তোমাদের কেউ যখন প্রসাব পায়খানার পর ঢেলা ব্যবহার করে তখন সে যেন বেজোর ঢেলা ব্যবহার করে, এটা অন্য বর্ণনার কথা, প্রকাশ থাকে যে প্রসাব পায়খানার পর সরাসরি হাত যাতে পায়খানা না লাগে সেই ভয়ে মাঠে ঢিল ব্যবহার করা, পায়খানা মুছে নেওয়ার পর পানি দিয়ে পায়খানা দ্বার ধুয়ে ফেলা দূষণীয় নয়, এক কথা আগেই বলা হয়েছে, দূষণীয় অতিরঞ্জন হল পানি থাকা সত্ত্বেও তা বাথরুমের ভিতরেও জরুরি মনে করা, এ কাজের জন্য স্পেশালভাবে ঢেলা প্রস্তুত করে মার্বেল পাথরের বাথরুমের ভিতরেও ব্যবহার করা, তদনুরূপ অতিরঞ্জন বিরাট হল লোকের সামনেও সরমের মাথাকে সরমগাহে ঢিল লাগিয়ে ধরে থেকে ৪০ কদম হেঁটে হেঁটে বেড়ানো, কথা আগেই বলা হলো। বেশ একটা বলছি, প্রসাব পায়খানা করা অবস্থায় দুইজনের লজ্জাস্থান খুলে রেখে কথা বলা উচিত না, দুই বন্ধুতে, অবশ্য বন্ধুতে হয় না, বেশিরভাগ মহিলাদের হয়, পাড়া গ্রামের মহিলারা প্রসাব পায়খানা করতে গেল, হয় যায় যায়, না হয়তো বউ শাশুড়িতে, আর না হয়তো বান্ধবী বান্ধবী গিয়ে, বাস দুজনে বসলে এখানে আর ওখানে, ওদিকে পায়খানা চলছে ওদিকে গল্পও চলছে, বুঝতে পারছেন, এইরকম সাধারণত মহিলাদের হয়ে থাকে, এটা জায়েজ না জায়েজ, না জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইখরুজুর রাজুলানি ইয়াদরিবানিল গায়ত কাশিফাইনি আন আওরাতিহিমা ইতাহাদাসানি ফাইনাল্লাহ আযজা জাল্লা ইয়ামকুতু আলা যালিক, তোমাদের মধ্যে কেউ যে দুজন ব্যক্তি পেশাব পায়খানা বা পায়খানা করতে নিজের সরমগাহ খুলে বা কি বলে আপনার লজ্জাস্থান খুলে না বসে তারা গল্প করতে থাকবে, আর এই অবস্থা দেখে আল্লাহ তাআলা রাগ করেন, ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, অতএব এটা জায়েজ না, বিশেষ করে এটা মহিলাদেরকে বোঝা উচিত, বিশেষ পাড়া গ্রামে, এমনি তো শহরের মাসালা যাদের বাথরুম আছে তাদের ব্যাপার আলাদা, যারা বাইরে গিয়ে রাত্রে বেলা পেশাব পায়খানা করে, আল্লাহ নবীর যুগে তো বাইরেই বেশিরভাগ পেশাব পায়খানা করত, তাই না। বেশ, আর একটা আদব বলি, প্রসাব পায়খানা ঘরে প্রবেশ করার সময় বাম পা আগে বাড়ানো এবং সেখান হতে বের হওয়ার সময় ডান পা আগে বের করা বিধেয় হওয়ার কোন দলিল নেই, এটা কোন দলিল নেই, অবশ্য কিয়াস ব্যবহার করে অনেকে এটিকে বিধেয় মনে করেন, যেহেতু ভালো জায়গা মসজিদে প্রবেশ করার সময় কোন পা আগে বাড়াতে হয় দলিল আছে, ডান পাটা আগে বাড়াতে হয় বের হওয়ার সময়, বাম পাটা আগে বের করতে হয়, সুতরাং খারাপ জায়গায় প্রবেশ ও সেখান হতে বের হওয়ার সময় তার বিপরীত হওয়াই বাঞ্ছনীয় বলে অনেকে মনে করেন, যে পায়খানা ঘর যখন ঢুকবে তখন বাম পাটা আগে বাড়াবে, যখন বেরোবে ডান পাটা আগে বেরোবে। বেশ, অনুরূপ প্রসাব পায়খানার সময় বাম পায়ের উপর ভর্ণা দিয়ে বসার একটা হাদিস আছে, বলে যে বাম পায়ের উপরে ভর্ণা দিয়ে বসতে হয়, এটা শূন্য, কারণ বাম পায়ের উপরে ভর্ণা দিয়ে বসলে নাকি পায়খানা পরিষ্কার হয় না, এসব কথা ভুল কথা, না বৈজ্ঞানিক ভাবে আর না হাদিসি ভাবে, হাদিসও সহি না। জুতা পরে মাথা ঢেকে পায়খানা ঘরে প্রবেশ করারও হাদিস আছে। যখন পায়খানা যাবে তখন জুতা পরে জরুরি যাওয়া। অবশ্যই এর একটা বৈজ্ঞানিক কারণ আছে, যে আপনার পা তো সাধারণত ফাটা ফাটা থাকে, আর বাথরুমে সাধারণত অনেক রকম ভাইরাস থাকে, কৃমি থাকে, আর সেই কৃমি যদি আপনার ওইখানে প্রবেশ করে তাহলে তাতে অনেক রকম অসুখ হতে পারে। এই জন্য জুতো পরে যাওয়া উচিত, খালি পায়ে যাওয়া উচিত না। তাছাড়া পা নোংরা হওয়ারও ভয় আছে, এটা ঠিক যুক্তিযুক্ত। বাকি মাথা ঢাকার যুক্তি কি, মাথা ঢেকে যেতে হবে, টুপি লাগাতে হবে, না হয়তো গামছা বেঁধে যেতে হবে, হাদিস সহি না। অবশ্য নোংরা জায়গায় জুতা পরে যাওয়া এটা হচ্ছে প্রকৃতিগত ব্যাপার। আর কয়েকটি কথা বলে আমি ছেড়ে দেবো। প্রসাব পায়খানা করা কালে হাঁচি হলে, পায়খানা করছেন, পেশাব করছেন, হাঁচি চলে এলো, তখন কি বলতে হবে? হ্যাঁ আবে সাহ, বাথরুমের ভিতরে আলহামদুলিল্লাহ বলা হবে না, তাহলে কি বলতে হবে? জিক্রি করা যাবে না। অবশ্য মনে মনে করতে হবে, মনে মনে বলে নিলেন। তেমনি বাথরুমে বসে আছেন, আজান শুরু হলো, বাথরুমে বসে আছেন, আজান শুরু হলো, তখন আপনি আজানের জবাব দিতে পারেন না? অবশ্য মনে মনে আপনি দিতে পারেন। বাথরুমের ভিতরে যদি উজু করতে হয়, বিসমিল্লাহ বলা যাবে না? মনে মনে বলতে হবে, মনে মনে আপনি বলতে পারেন। বাথরুমে বসে আছেন আপনার মোবাইলে, মাশাআল্লাহ কোরআনের, হ্যাঁ খুব ভালো লোক আপনি, কোরআনের রিংটোন দিয়ে রেখেছেন, হ্যাঁ ঠিক না? ব্যাঠিক কোরআনের রিংটোন দেবেন না, আজানের রিংটোন দেবেন না, কিংবা আল্লাহর নামে কোন দোয়ার রিংটং দেবেন না, যেমন গান বাজনা দেবেন না। গান বাজনা তো এমনিতেই হারাম, আর কোরআনের এইসব দেবেন না কেন? যেহেতু আপনি যে সময়ে স্ত্রী মিলনে ব্যস্ত আছেন কিংবা বাথরুমে আছেন আর মোবাইলটা বেজে উঠল, সেই সময় কোরআনের আয়াত পড়ছে, অসম্মান হবে না? হবে না। অতএব ব্যাপারে খেয়াল রাখা বিশেষ জরুরি। আর প্রসাব পায়খানা করার সময় এমন কোন জিনিস আপনি সঙ্গে নিয়ে যাবেন না, যাবেন না যাতে আল্লাহর নাম আছে। যেমন বলা হয় আল্লাহর নামের আংটি অনেকে পড়ে, অনেকে আল্লাহর নামে লকেট পরে, তো এগুলো খবরদার, এ তো পড়া ঠিক না। যদি কোনো মহিলা এখানে আল্লাহর নামে লকেট পরে, আল্লাহর নামটা বুকের উপরে রেখেছে, আর বুক তো বুঝতেই পাচ্ছেন মহিলাদের কেমন, তারপর সে পাক না পাক বহু রকম আছে, আল্লাহর নামের লকেট কেন ব্যবহার করবে? যদিও টিভিতে বহু প্রচার হচ্ছে, তো যদি কারো থাকে কমসে কম বাথরুমে, আর বাথরুম নিজেই তুই বাথরুম হয়ে বসে থাকে, অতএব না ব্যবহারই করা যাবে না। সুতরাং আল্লাহর নামের লকেট, মোহাম্মদ নামের লকেট ব্যবহার করা উচিত না। আর মোহাম্মদের নামের লকেট যদি অন্য বিশ্বাসে ব্যবহার করে, করলে এই হয় তাহলে কি হবে? শিরিক হয়ে যাবে। বা শেষ নম্বর আদব বলি, বাথরুম থেকে যখন বের হবেন তখন একটা দোয়া আছে। হ্যাঁ কি দোয়া আছে? অনেকে আলহামদুলিল্লাহ ইল্লাজি কি পরে একটা পড়ে, সেটা সহি না, সেটা সহি না। ছোট্ট একটা দোয়া, গোফরানাক, বের হয়ে এলেন বলবেন গোফরানাক, মানে আল্লাহ তোমার ক্ষমা চাই। হুজুরি বাথরুম থেকে বের হয়ে এলাম, ক্ষমা চাইবো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? কেন এখানে আপনি নামাজ পড়লেন, সালাম ফেললেন, সালাম ফেরার পর আস্তাক ফেরুল্লাহ কেন পড়েন তিনবার? আপনি কি কোনো অন্যায় করলেন? তাহলে এ কারণ খোঁজার দরকার নেই, ক্ষমা চাওয়া একটা ইবাদত। এই সময়ে আল্লাহ নবী বলেছেন যে ক্ষমা চাও। কারণ হিসাবে যদি আপনি জানতে চান, জানি না ঠিক কিনা, বলা হয় যে আপনি বাথরুমের ভিতরে এতক্ষণ থাকলেন, আপনি আল্লাহর জিকির থেকে বঞ্চিত ছিলেন, অতএব আল্লাহর জিকির থেকে এতক্ষণ বঞ্চিত থাকলেন, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আল্লাহ এতক্ষণ তোমার জিকির থেকে, তার মানে বোঝা গেল কি, মুমিনদের সবসময় আল্লাহর জিকির করা উচিত, তাই না? বাথরুমে এতক্ষণ ছিলাম, আর এই জন্য বাথরুমে বেশিক্ষণ থাকা উচিত না। অনেকে দেখবেন বাথরুমের ভেতরে বসে গুল মাঝে, গুল মাঝতেই থাকে, মাঝতেই থাকে, আর পেছনে অপেক্ষা করছি, ও বেরোলে আমি ঢুকবো, সে অপেক্ষা করতেই থাকে, আর বিড়ি টানছে, বিড়িটা শেষ হবে, সিগারেট টানছে, সিগারেটটা শেষ হবে তবে সে উঠবে। অনেকে ব্রাশ করে, দাঁতন করে, হ্যাঁ ওদিকে চলছে, চলছে আর না চলছে, হয়তো পায়খানা বন্ধ হয়ে গেছে কিন্তু দাঁতটা মেজেনি, হ্যাঁ পেছনে লাইন দিয়ে আছে, এটা হোঁচ নাই, কিন্তু দিদি আবার আমার যে লজ্জাস্থানটা খোলা আছে, আমার গোপনাঙ্গ খোলা আছে, সেটাও অবস্থা, সেটা তো দেখে খেয়াল করতে হবে। এই জন্য মাকরুহ বলা হয়েছে, যে তোমার কাজ হয়ে গেলে তুমি উঠে চলে এসো, তারপর তুমি গুল মাঝো, বা গুল মাঝা তো হারাম, তাই না? গুল মাজা হারাম, ব্রাশ করো, দাঁতন করো ইত্যাদি। যাই হোক, তাহলে বোঝা গেল কি, যে সিগারেট, হ্যাঁ বিড়ি কোথায় খাওয়া হয়? মসজিদে খাওয়া হয়, এই মসজিদে কেউ সিগারেট খাবে, বিড়ি খাবে, কিন্তু মসজিদের বাথরুমে খাবে, তাহলে সিগারেট বিড়ি খাওয়া ভালো না খারাপ? এইখান থেকে বোঝা যায় সিগারেট বিড়ি ভালো নয়, কারণ যে জিনিস মসজিদে খাওয়া হয় না, সে জিনিস বাথরুমে খাওয়া হয়, সে জিনিস নিশ্চয়ই ভালো না। যাই হোক, অন্য কথা, এখন কথা হলো কি, ক্ষমা চাইবেন কেন? যেহেতু এতক্ষণ আপনি আল্লাহ জিকির করেননি, তাই শেষ কালে বলবেন গোফরানাক, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। রব্বানা ফিল্লানা জুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.